بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين، ومن سار على نهجه واستنى بسنته إلى يوم الدين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. إنا أوحينا إليك كما أوحينا إلى نوح والنبيين من بعده، وأوحينا إلى إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأسباط وعيسى وأيوب ويونس وهارون وسليمان، وآتينا داود زبورا. الله سبحانه وتعالى وحي قرباني حما كرون تمن الله كليك فانا وحي باوال بيمة أي نوح كفانا أدي كليك فانا فهوك وداغ النبي إهنه النبي بيكال نبس وحي باوال بفدان. وأوحينا إلى إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأسباط أي تمن الله وحي باوال بيمة إبراهيم كفانا شاء، إسماعيل كفانا شاء، إسحاق كفانا شاء، أدي يعقوب كفانا أدي كلي كفانا دارفاس قلو كترين وداغ النبي إمها نبي بيكالونا. وعيسى أدي عيسى كفانا باستمان الله وحيبا والبيمة. وأيوب أدي أيوب كفانا شاء، ويونس وهارون وسليمان أدي يونس كفانا شاء، هارون كفانا شاء، سليمان كفانا باستمان الله وحيبا والبيمة. وآتينا داود زبورا أي تمن الله داود عليه السلام الدبيمة زبور أي كليفان أبا والبي فوي ني آياتك الله نبي بيكالون غواهك تمي بيان قربي تمن الله كليفان بس وحي با والبي هم مي نبي بيكالون بس هم وحي با والبي غتر إفدان أي بنو إسرائيل مي هنگ ترين باين مي هنگ قبول قري باين نبي بيكالون الله وحي با والبي كما مثالك يهودين موسى كفان وحي با والبي كما قبول قري، نصارى عيسى كفان وحي با والبي كما قبول قري، أدي مكة مشركون إبراهيم كفانا وحي با والبي كما قبول قري. إن ما اسمي بامي هم مصر جيفا ميوتي الله رسول آغا مچا وحي با والبي مغا اللهم وحي قرابني إبيك لنا وحي با والبي فداني همتي من الله كاليك فانا بس وحي با والبي دين الله وحي قرابني ورسولا قد قصصناهم عليك من قبل ورسولا لم نقصصهم عليك أدي تمن الله كاليك فانا كيادة بيمي بير رسول بيك لنا وحكا ميغا كورين ورسول لم نقصصهم عليك ادي كليغ فانا تمن الله باين نبي بيكلون غواه كي انو ديبن امي هر كي تي قران كو بيان بفهمي وني باين نبي بيكلون غواه اي الله رسول اي كلام كي ادي با فوا نبي بيكلون بيان كو ديبا فوا نبي بيكلون ادي كليغ فانو كو باي سنتو غا باين حديث سورتو هو كي بهوري ادي كي تي قران كو ني باين نبي بيكلون غواه كا نام فلا اي كو بيان كو ربا اكليغ فانا الله ريها نبي بيكلون غواه كا بيان نو كو ديبا এই হাদিস গাছে নাবি বেকালুঙ্গে আদাদ ইহাস ইহাস নাবি বেকালুং এক তিন শত তের রসুল বেকালুং আল্লাহ সুবহান এখলাঙ্গে রসুল বয়ান খুদ্দেবী এক তিন বৈর রসুল বেকালু না বৈর নাবি বেকালুঙ্গে বাহক হুরিহা নাবি বেকালু না হুরিহা রসুল বেকালুঙ্গে বাহক বয়ানে নুখুদ্দেবা দেন আল্লাহ কুরবানি وكلم الله موسى تكليما ادي الله سبحانه وتعالى موسى غفانا واهك دكيه ابس واسطا كانولا ابس فرح نتي موسى غفانا اكلانغ واهك دكيه وحي بسلو ايفيه موسى عليه السلام ابس واسطا كانولا اي طور فر بداي كان موسى غفانا مدينا وداغن مدينو اكلي غفانا ديها وركن احر دوس وندن هنوي ايوب عليه يعقوب عليه السلام ايوب عليه السلام خدمت قدوم الطاقة أيوب يعقوب عليه السلام شعيب شعيب عليه السلام خدمت قدوم الطاقة كذلك فان هم نقرأ أن قد يهور كان هردو أسوان دي دين كذلك فان شعيب عليه السلام قدر كان بلقى كاوني بلا واقع كاوني بلا واقع كذلك فان ألوم مصر وداك النبي وداك النبي مغمتي كذلك فان ريغان دك فيني احساس وكين كليفان تن كول درون تور فر بدا كان كليفان فنني اي كليفان هي فل قربي الفان كما كليفان كليفان غامي كما نامي ودالوان ميتان غما كل باشه تيمن كليفان ان نامي اتنون الفان كولن هيپا واغا كم ميك سي كليفان تن ودا غن ني ويرو غين غه گتر نور فال سميواني ادي كليفان كاري وي وركا اي نور اجالا وگند تازا وگند এইদু একালিগ ফান আব্বাস ওয়াহি কুরবন আল্লাহ সুবহান ওয়া তাআলা এ গহুম আডওয়াই এ আল্লাহ সুবহান ওয়া তাআলা কুলদু মানতা একামা এই মিহার অলগণ কাবুল কুরাকাং উদা গুলেন নোয়ানে কামে এই আলগণ মে মিতাং গতি বেগে মি এহেন গাও মত হগে মি ইস্তাকুন নাস মি আহ কা দক্কানি বে সূরা হে নেতি এ গোতাং আল্লাহ সুবহানাহু তাআলা ইয়া দি খালিক এ কালাং গে বাস ফুলো কমমে ইচ্ছে গে তেরেন বেস নে রুবাই কালাং কুলা দুম মানতা এ গোতং এ গাহুং এ বা কা গে আডো আই মুসা গে ফানাং আল্লাহ ওয়াহি কুরবি ইন্নী আনা আল্লাহ লা ইলাহা ইল্লা আনা তিমান্নাই কি আল্লাহ হে তিমান্নাই আল্লাহ হে আই তিমান আল্লাহ ফি আবা আল কমে মু হাগ গে বা এহেন গে বেস ইলাহ কোন বে তে মুসা গে ফানাং এ তানুন দে মুজিজাত এ বেস আল্লাহ সুবহানাহু তাআলা দেবি মুসা আলাইহিস সালাম আল্লাহ ওয়াহি কুরবনি কালি গে ফানো আসা কলুনি কাং ইল্লা রাব্বা বাল্লা আশ এন মুসা গে ফানা আসা কলো ইল্লা আলাইহি এহিন্দু এতি হরফ এক কাল দেগেন দিয়া আদি মুসা গে ফানাং আল্লাহ ওয়াহি কুরবনি কালি গে ফানো গে আইপুল কালি গে ফানো গে হেদুম হেদুম গে তেরি ইল্লা রাব্বা ফানি কাং নেরে রাব্বা বাল্লা আশ হুদু কুলা গে বিদা বিদা ইউন্নান ইরফাদান আদি এই বরস বালিগ আলামাত এন বরস বাইয়ে নুনে এই এগোতা দে মুজিজাং আল্লাহ দেব্বা আল্লাহ ওয়াহি কুরবনি ফিরআউন গাতারা আদি বানু সালিম গাতা বাডা গন্নমারে খলিফানা কি মিহার রাসূলেকে এতানু আল্লাহ সুবহানাহু তাআলা মুসা গে ফানা বাস ওয়াহি কুরবি ইফ ফুরতাম ফাহার আদি দেবানা ফাহার ওয়া খলিফানা তাওরাত বাল্লা বাডা গাই এতানু মুসা আল্লাহ সুবহানাহু তাআলা খলিফানা বাস ওয়াহি কুরবি আদি তিমমানা ফাহার তাওরাত ইত্তরাং খলিফানা কওম বাডা গাই কওম গে মিস্তাহুম কবুল নু কুরবি মা আলুম বারামি হুঙ্গু বাই খলিফানা বাডা গাই নি কুর ফার বাডা গাতা এতানু আলুম তিমমানা ফাহার আল্লাহ সুবহানাহু তাআলা খলিফানা বাস ওয়াহি কুরবি মূসা গে ফানো আল্লাহ সুবহানাহু তাআলা খাসতা কুরাব্বা ফেওয়ানি কালাং গে বাস ওয়াহি কুরবুন এই বাই নবী বেকরম না তবহুরি এগোতা খুসুসিয়াত দেব্যাফার আল্লাহ সুবহানাহু তাআলা এগোতু মূসা গে ফানা দেব্য খুসুসিয়াত এমি একালে গে ফানা আল্লাহ সুবহানাহু তাআলা ইবস কুরা হাকানু লা ওয়া হাকা দেখকেম আদি আল্লাহ গে রাসূলা ইবস ওয়ানি খুসুসিয়াত লি বিওয়াডা গেম ফা এ আল্লাহ গে রাসূলা আল্লাহ ওয়া হাকা দেখকে উডুং উডুং আল্লাহ সুবহানাহু তাআলা ওয়া হাকা দেখকে رسلا مبشرين ومنذرين لئلا يكون للناس على الله حجة بعد الرسل مي رسول بيكلن مي رسول بيكلن الله فنو بي بيان كرهوني اي بيكلن كي اي ميستكن اسورغ افار كم خبر دبا بيكلن هي عمل كرمي هنا سورغ افار كم خبر دبا بيكلن ومنذرين ادي نبا عمل كرامي هنا نركاغ انذار دبا بيكلن بيكلن كي اي سببكي لئلا يكون للناس على الله حجة بعد الرسل الله سبحانه وتعالى رسول بيكلن فنو بي مقصد مي بيان كرهوني كلام وحي كرهوني الله رسول فنو بي مي مقصدغا কোন উপায়ের কাম খবর দেব মশা আদি ইনজার দেব মশা এখানে আগে আমি ফোন উবি কি বেগেন এই মিস্তা কুন না এ রাসূল বেকল না ফাহুগা দেন ইতুরু বাহানায় নেতুমার টাকা বাহানায় দেন নো না ইতুরু আল্লাহ বানি রাসূল ফোন উবা হুজ্জাত কায়েম কুরআন ওয়াফা দেন মি হাকা কিয়ামত দহগো দেখকেন এবস বাহানায় নো না আল্লাহ কুরআন ওয়া কান আল্লাহ আজিজান হাকীমা আদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ই ইজ্জত করে বডিগেন ওয়া হিকমা বান্তা রাসকালাঙ্গে লাকিন আল্লাহ ইয়াশহাদু বিমা আনজালা ইলাইক আর মুশরিকুন মাতা ইহুদিনা নাসরাই এমিহুম আল্লাহ গে রাসূলা গে মাচ্চেন কালাঙ্গে বাওয়ালে বিকি কুরআন ইনকার কুরানি ইনকার কুরানি এ মক্কা গে মুশরিকুন হে বনানি তিমান্নামেন কাং আদি গাবুলে নু কুরবেনে কালে গে ফানতি গে নাই ফতা কিতি আল্লাহ গে ফতে কামাকা তিমান্নামেন বেস নিকাং তিমান্নামেন বালা হাট্টায় তিব্বাই উডুং আন্নান জিহেনি মালায়েকা বে কালাকু ফাইঙ্গি ফাগে এই রাফিয়াত তিমান্নামেন গাবুল কুরআন আল্লাহ ওয়াহি কুরবানি মিস্তাকুন হেনে কি কামাকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হে কি ওডিগান নওয়ে কালে গে ফানাঙ্গে বাওয়ালে বিচ্চাকা এই আল্লাহ গে ফাইকামা أنزله بعلمه الله سبحانه وتعالى قرآن باوالب في علم غزريان اكلا هنگ دنو ديگم وحال علما اكو باوالب في اكيد قرآن والملائكة يشهدون ادي ملائكة بيكلون هكي وي كم مهمي هم هكي واقن نجيه ملائكة بيكلون مستقنا ورقنا بي ما عيب بي ادي امن قبول كوري ملائكة واقما مكة مشرق بس قبول كوري ملائكة بيكلون ايوا بيك كما ادي اهل كتابين امن قبول كوري আল্লাহ ভাই কুরবানি মিস্তা কুঙ্গা দি গাবুল নকুরি কামাকু আল্লাহ গে মালায় কেব্বে কালুম হেকি হেকি ওয়াডা গান্নাতে এই আল্লাহ বাবা আলাই ফৈক কামা ওয়া কাফা বিল্লাহি শাহীদা মি হুম আদি হেকি নুদিন কামাকু মি হুম আদি গাবুল নকুরি কামাকু হেকি ওয়ারি এক গতুগ আল্লাহ ফুদে হেকি ওয়ারি এক গতুগ এই আল্লাহ গে ফৈক কামা হেকি দে ফারাতে গতুগ আল্লাহ ফুদে এহেমিয়া কো হেকি নুদিন কাস ان الذين كفروا وصدوا عن سبيل الله قد ضلوا ضلالا بعيدا اما كفرون كافروا ادي الله گه مگو مگو میستكون بندو کری می ہوندن ناش اے بہی الله گه ہدایت می ہوں ایا نو دی ہی فہٹی می ہوں میستكون نو وسواس دی ہی فہٹی می ہوں الله سبحانه وتعالى گه بسلو اہیا نو دینو مٹکا می ہکو اہیا نو دینو مٹکا مسک تک کری می ہوں می ادم نن ورگینا بایکو ورگینا بایکو نن الله گه مگو بندو کرا گرو بو گه تیریا আল্লাহ গে মাগু বান্দু কুরা গুরু গে তেরিয়া এই হিও না সিহাতিং আডো হিয়া নুদিন মাম্মা সাই কুরা মিহুম বাস বান্না নে মি গে তেরিয়া আল্লাহ হে কালাং গে রাসূলা গে বাস ফুলু গাবুল কুরুম গাবুল কুরিয়া নদী নদী নুমার টাকা মাসাকে কুরামি হুসমি কে তেরে বান্না আল্লাহ কুর বানি হামা কাঠবর কাফার ওয়ে আদি আল্লাহ সুবহান ওয়া তাআলা আগে মাগুম মিস্তাকুম মানা করে মি হুন দান্না আসে কাদ দল্লু দলালাম বাঈদা এবা মি হুম দুরুগেম ওয়া মাগফুর দমাকুম এতি বি মাগফুর দিফায় ইন্নাল্লাযিনা কাফারু ওয়া যালামু লাম ইয়াকুন আল্লাহু লিয়াগফিরা লাহুম ওয়া লা লিয়াহদিহুম তারিকা ইন্নাল্লাযিনা কাফারু হামা কাঠবর কাফার ওয়ে وظلموا ادي انياغري ميثاق ميثاق انياغ مراد كي شرك كافروا الله شريك كر مي هند النار اي قرانو كي كهل كنا ايتو ظلم انيا اي بهي اي مراد وني اي شرك كما اي لقمان عليه السلام تري فلا نسيه دينيرو بيدال وني قرانو كي واكس لقمان سوره كي بيان قران لا تشرك بالله يا بني لا تشرك بالله اي دار فلا الله نما نما شريك نقراتي ان الشرك لظلم عظيم হামা কাঠা বারং শিরুকা কি এই বড় বেগম বা আনিয়া আয় এমা শিরুকা বড় বড় আনিয়া আয় নেই এম বে রাসূলুল্লাহ আল্লাহ সুবহান ওয়া তাআলা আয় আয় বা আলে বি আল্লাযিনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমন ওয়া হুম মুহতাদুন ঈমান বে আদি এমি হুঙ্গে ঈমান কাং আনিয়ায়া মাসুনি নুকুরি মি হুন দান্নারে এমি হুন নারে বানি কিয়ামত দোগা আমান কাং আদি দুনিয়েগে হিদায়াত লিবিগেম বা বায়াকি এবানি আল্লাহ মি আয় বা আলে বুম আসহাবে কালনা ওয়ারাদাতি বড় হিতামে করে মাতি আল্লাহ রাসূল আগার হ্যাঙ্গা হিসাব একালুম দিবি দাঁড়ানি আল্লাহ রাসূল আয় ইমান কামা কাকু হে আনিয়া মাসুন কুরআন কুম্মে সর কাং আনিয়া মাসুন কুরবে না ইমান কামা কুম্মে মিয়া কাম দেন হামা সালামতে নেতি হে ইয়ে কা কাবেস এই দু আল্লাহ রাসূল হাদিস ফুল কুরবানি এ সিমান কালিফান আসহাব নে এই আদি তিয়াবামি হুন তিনা গা মুরাদে নুনে তাঙ্গা মুরাদে কি তাঙ্গা মুরাদে কি শিরুকে তিয়াবামি হুন আডে না হাং হে ইয়ে আল্লাহ সুবহান ওয়া তাআলা লুকমান কে ফানু কে ওয়াহাকা এ বায়ান কুরবানি এ লুকমান কে ফানু কে ওয়াহাকা লুকমান আলাইহিস সালাম দারি ফুলাঙ্গে বিদালওয়ানি এ ইন্না শিরুকা লা যুলমুন আযীম হামা কারহরুন শিরুকা কি এই বড় বেগম ওয়ানি আয় কি তিয়াবামি হুন আডে না হাং মিতাঙ্গা মুরাদে কি যুলম যুলম কে মুরাদে কি এই আনিয়া শিরুকে আল্লাহ কুরবানি কাফার ওয়ে হামা কাশাবরুন কাফার ওয়ে শিরুকু করে মি হুন্দান না হে এমি হুন্দান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাফাই ফুসরা নু দেবানে এক মুরাদে কি এই হালতু গে না মারবেজ্জে কাম গওয়ানামা দেন এ না কাং ইতুর বাহানা এন্নেন হামা দেমি অন্যানি বিগত গে না নারকে দানি আল্লাহ নু ফুসরা দেবান তাওবা নু এ না দুনিয়া গে না মারা করে মতে লাঞ্জে হিজ্জে কাম গওয়ানাম ওয়ালা লিয়াহদিহুম তারিকা আদি এমি হুন্না কাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবস মাগা কাম মাগে বাকে কি হিদায়াতু গে মাগা কা সিদা গে মা মাগা কাং আল্লাহ হিদায়াত নু দক্কাওয়ানে ইল্লা তারিকা জাহান্নাম নারকায়গে মাগা ফিয়া নারকায়গে মাগা আল্লাহ হিমু নামাগু দাক্কাওয়ানেতে খালিদিনা ফিহা আবাদা ইতাঙ্গে বামি হুন দেমিতি বেগোতা এবাহি শিরুকু কুরা হাল এনা মারওয়েজ্জে কামু গওয়ান্না নুয়াতা কুফুরুগে হালাতু গে না মারওয়েজ্জিয়া এনা কাদদেন নেই সুওয়ারুগে দেবেন ইবদাস কোতে এনা ওতি দেমি অন্না নিউ গতু গা নারকায়গে ওয়া কানা যালিকা আলা আল্লাহ ইয়াসীরা আদি একাং আল্লাহ বরা লুই ফাসে হায় নারকায় মিস্তাকুম বাদদা এলে মা আল্লাহ হাঙ্গে ইউন্দাউ কামে নুনে এই কি নুবামি আদি আল্লাহ কাঙ্গে বেশি তামা ইবদাস না আন্না দেরাবুমে বেশ না আন্নানে নুলাফামি হুন নারকায় লুমাকুন্নে ইয়া আইয়ুহান নাস এ মিস্তাকুন্নে কদ জাআকুমুর রাসূলু বিল হক হামা কাহরাবারুন রাসূলা আতওয়াজ্জিয়াতি ইবামি হুগে গাতা বিল হক হাগ্গু গতুগা রাসূলা কো রাসূলা ওয়াডাগেন ফিয়াতি ইবামি হুগে গাতা এবাহি আল্লাহু রাসূলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মির রাব্বিকুম তিয়াবামি হুগে বের রাসকালাঙ্গে হযরতুন তিয়াবামি হুগে রাসকালাঙ্গে হযরতুন ওয়াডাগের রাসূলকে এই ফাআমিনু খাইরাল লাকুম তিয়াবামি হুন কালিগ ফানা ঈমান ওয়াশে এরুন তিয়াবামি হুন এগোন হিয়ে হেও কাং এ বোতে এগোন হিয়ে গেম বে তিয়াবামি হুন না এ কালিগ ফানা তিয়াবামি হুন ঈমান ওয়াহরে ওয়া ইন তাকফুরু তিয়াবামি হুন কালিগ ফানা কাফার ওয়াজিয়া দান নাহরে কালিগ ফান রিসালাত ইনকার কফিয়া দান নাশে ফা ইন্না লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ হাম কাহরাবারুন আল্লাহ রে উরতাকা বিমু গওয়াহা এ চেমিল কোডে গমানি আল্লাহ কা গেন্ডু মেন্নতে তিয়াবামি হুন এ মেন কাফার ওয়াজিয়াস ইমাম বেজ্জিয়া এগে সবাবা আজর সতী হামতিয়া ব্যামি হুম নাশে কাফার বেজ্জিয়া এগে আজাব সতী হামতিয়া ব্যামি নারে আল্লাহ কান্নে তে বেস গেল্লুমে ফায়দা আয় হামতিয়া ব্যামি হুম আদি কালে ফানা ইমান ও কাফার ইয়াস আল্লাহ কান্নে তে বেস গেল্লুমে সবাব কি দুনিয়া কি আল্লাহ গে মাখলুক কে দুনিয়া গে ওয়াহা আইচ আদি উড়তে হুগে ওয়াইচ বেস মিল কোড গে মানি আল্লাহ শে কানা কন্ট্রোল গে দার গে হুরি আইচ মতি وكان الله عليما حكيما ادي الله سبحانه وتعالى يمردن ودغم وا حكمه من ترسكلانگه يا اهل الكتاب اي اهل الكتابين ميستكون اي بهي يهودين نصارين نغوالبن اي اهل الكتابين اي يهودين نصارين لا تغلو في دينكم تباميهم دينك حد فانا لا نداش تباميهم دينك حد فانا لا نداش اي كينه এই এবামিহুন হাদ্দু ফানা লাঙ্গো সি সাগে ফানো খালিক কামা বনি মিহুন বেস না সোরাঙ্গে তেরেগে বাতিবি ভাই এমনি হুম বুড়ানি ঈসা আগফানাকে আল্লাহকে দাঁড়ি খালে কে ভাই এমনি হুম বুড়ানি ঈসা আগফানাকে খালে কে আল্লাহ ইয়া আহলুল কিতাব ইয়া আহলুল কিতাব ইঙ্গে মিহুন নে লা তাগলু ফি দীনিকুম তিয়াবা মিহুন দীনুকে হাদ্দু ফাহানালা আগেন নুদাশে হাদ্দু ফাহানালা ফে বাহার বার গিনা দীন তাহুগে মিহুন এহেম দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিস বকরা বানি লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ইবনা মারইয়াম মিস্তা কুন রাসূলুল্লাহ হাদিস বকরা নে সাহাবে কলন তিয়াবা মিহুন তিমান কালে এগে ফানা মেদুগা তিমান কালে এগে ফানা তারিফ কুরুমুগা মাদাহ কিয়ুমুগা হাদ্দু ফাহানালা নুদাশে এই নাসারা ঈসা গে ফানা মেদু হাদ্দু ফাহানালা দিয়া ফাদাই এবে আমি বসে কালে ফানা তারিফে ফরতম কুরআন ফেশি তারিফ কুরআন গোসে ফাহুন খালেগ গে দরাজে গে মিহুন ঈসা গে ফানু লিয়ে হামা জেসে ইয়া খালেগ গে মাকামা তিয়াবা আমি বসে গোতা তিমান কালে ফানা মেদু হাদ্দু ফাহানালা নুদারে আল্লাহ তিমান কালে ফান লেদ্দি মাকাম তিয়াবা আমি কবুল কুরআন এ মাকাম পর ইতুর মাকাম তিমান না দেন তিয়াবা আমি উন্না দাশ তিয়াবা আমি বুনারে নি আল্লাহ গে রাসূল আয়ে এ আদিয়ে কালাঙ্গে আলা আয়ে এগো তাবুনাশ ইতুর হেঙ্গো তাকাবুনে গে নোয়ানে ইয়া আহলুল কিতাবি এ আহলুল কিতাবি গে মিস্তাকুনে তিয়াবা আমি হুন দীনুগো হাদ্দু ফাহানালা নুদাহে ওয়া লা তাকুলু আলা আল্লাহ ইল্লাল হক আদি আল্লাহ গে মাচ্চাং হাগ্গু বাহেফিয়া রাই তুর বাহেব্বুনে গে নোয়ানে দোগে বুনে গে নোয়ানে আল্লাহ গে মাচ্চা গা তিয়াবা আমি হুন ইন্নামাল মাসীহু ঈসা ইবনু মারইয়াম রাসূলুল্লাহি ওয়া কালিমাতুহু আলকাহা ইলা মারইয়াম ওয়া রূহুম মিন হামাকার বারুম ঈসা গে ফান মাসীহু ঈসা গে ফান কি এই মারইয়াম গে দারিকা লেকে মারইয়াম গে দারিকা লুনে আল্লাহ গে রাসূল কে এই আদি কালাঙ্গে কালিমা ফুলে গে নতিজা এই মারইয়াম গে ফানাং আল্লাহ লেভি মারইয়াম গে ফানা দিমালাং আল্লাহ লেভি কালিমা ফুলে গে নতিজা এ আল্লাহ কুন গে জারিয়া ঈসা গে ফান হেদে কুন গে জারিয়া এম বড়া এমি হুম হায়রাম বি মাসালে কি ঈসা গে ফানা মে দো ফাদা হাদ্দু ফানাল মং হাদ্দু ফানাল জেহুন সাবাবা কি ঈসা গে ফান বাপ্পা কানুলা দুনিয়া বড়া গাতি ঈসা কে ফান বাপ্পা কানলা দুনিয়া বড়া গতি মা গুরুয়ান গো আল্লাহ বে বাহি কুরআন যাফা ইন্না মাসাল ঈসা কা মাসাল আদম ইন্না মাসাল ঈসা ইনদাল্লাহি কা মাসাল আদম খালাকাহু মিন তুরাবিন ফাকালা লাহু কুন ফায়াকুন ঈসা কে ফানো কে মিসাল কি আল্লাহ গে হাদরত গে হাম আদম আলাইহিস সালাম কে মিসাল আদম আলাইহিস সালাম ওয়াস বেলিং হাদদা মাশিং হাদদা আল্লাহ বাহি কুরবানি কুন ওয়াশ দেন ইনসানাকা এহি তো আদম আলাইহিস সালাম এদি এবে গে ইনসানাকা এই আল্লাহ সুবহান ওয়া তাআলা কামাকান ইরাদা কুরআন ভাফিনামা একলাঙ্গে ইচ্ছাক ওয়াহি কুরবানি কুন ওয়াশে আমা হিন্দু এবে গেন্দান ফায়া কুন এবে গেন্দান ঈসা গে ফানাম বেস আল্লাহ ওয়াহি কুরে বি কুন ওয়াশে এই জিবরিল আলাইহিস সালাম মেদবের কুরব ওয়াই কালিমা ফুলু আল্লাহ লেভি জিবরিল আলাইহিস সালাম ফুমে লেভি মারইয়াম গে ফানা দিমাল এ হিন্দু মারইয়াম গে ফানা আলা সাইয়্যিদ নবী আল্লাহ ওয়াহি কুরবানি ঈসা গে ফানা কি এই মারইয়াম গে ফানু গে দারি কালুন্নে এই আল্লাহ গে রাসূল কে আদি মারইয়াম গে ফানা দিমালং আল্লাহ লেভি কালিমা ফুলে গে নতিজা এই ওয়া রূহুম মিনহু আদি আল্লাহ গে হাদরাতুম ওয়া রূহে কে ফুরআন এ কে মুরাদ কি আল্লাহ লেভি ফুরআন এ কে মারইয়াম গে ফানু গাশ গান্ডু গা আল্লাহ গে উন্দা কুবে গে ওয়া খামেন নু গে কি আদম আলাইহিস সালাম আল্লাহ হে দেবি বাপ্পাই বেস মাম্মাই বেস নেতি ঈসা আলাইহিস সালাম আল্লাহ হে দেবি মাম্মাই গে জারিয়া একা কইবা হুরিতা এতা হাঙ্গা মা বড়ং হাইরাম ওয়া কামি হাকুনু জিহে এই আদম আলাইহিস সালাম বিসনা আলিমা মিহা কাহে রাকাম ফিলা গেন্দা এ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুরিহা কামে গমা চকুলা দুম মান্দা ফা আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি আতিয়াবামিহুম আল্লাহ রা কালাং গে রাসূল বেকালুন নাং ঈমান ওয়াশে রাসূল বেকালুন মিতাং মুরাদ কি আল্লাহ গে রাসূল আয় মুহাম্মাদ গে ফানা আতিয়াবামিহুম ঈমান ওয়াশে এরুন নে রাসূল বেকালুন নাং ঈমান বিকাম গওয়ান এম্মে রাসূল কাং ইনকার কুরিয়া কা সুরিহা রাসূলুন না ইনকার কুরি ফাদে এম্মে রাসূল কাং ইনকার কুরিয়া ইহুদিং এ দাওয়া কুরআন তিমান নামে মূসা গে ফানাং ঈমান বামে এহেন রাসূল কা তিমান নামে ঈমান এন নওয়ামে নাসারা গে বুনানি তিমান নামে ঈসা গে ফানাং ঈমান বামে এহেন ফারাত কা তিমান নামে এহেন রাসূল কা ঈমান এন নওয়ামে আল্লাহ ওয়াহি কুরবানি তিয়াবামি হুম মুরিহা নবী বে কলন ঈমান ওয়াশে এহেন নুন ঈমান বিকাম গ নওয়ামে এম্মে নবী কে এম্মে রাসূল কা তিয়াবামি হুম কাফির বি নামাস তিয়াবামি হুম রাসূল বে কলন ঈমান বিকাম গ এন নওয়ামে সাওয়া কি আল্লাহ কুরআন গে ওয়াহি কুরব ফে বাই ওয়া লাকাদ কাযযাবাত কওম নূহিন আল মুরসালিন নূহ আলাইহিস সালাম গ গাওম গ মিস্তাকুম হুরিয়া রাসূলুন দগ কফিয়ে নূহ আলাইহিস সালাম গ কাওম গ মি নূহ আলাইহিস সালাম গ কুরিয়া কোনে গ বেস রাসূলে নূহ গ ফানো এই এমে ফরো তামা রাসূলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বি মাচ্চে ফানো বি এমে ফরো তামা রাসূলা এই নূহ গ ফান আল্লাহ বে কুরবানি নূহ গ ফানো গ কাওম গ মিস্তাকুম হুরিয়া রাসূলুন দগ কফিয়ে কি বেগে এই নূহ আলাইহিস সালাম দগ কুরি কা মাট্টাকা এ কালে গ ফানো গ ফাহুম আন্না নে ওয়াডা গ নওয়া নে হা রাসূল বে কালুং ইন না ইনকার কুরি কা মং আল্লাহ হে দেবি এমি এমে রাসূল কা কাফির হইম আদি দুনিয়া বড়া নুগন্নমা রাসূল বে কন্নস কাফির হইকাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদ দেই এগো তুং আল্লাহ মিহি কুরবানি ফা আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি তিয়াবামি হুম আল্লাহ আং ঈমান ওয়ারে আদি কালাং রাসূল বে কন্নস তিয়াবামি হুম ঈমান ওয়ারে ওয়া লা তাকুলু সালাসা তিয়াবামি হুম নুবনারে তিন ইলাহুম ওয়াকাম তিন ইলাহুম ওয়াকাম তিয়াবামি হুম নুবনারে এমি হুম বুনানি ইলাহ কি এই কালাং ইয়া কি এই তিন ইলাহু গে মাজমুআ আয়ে তিন ইলাহুগে মজমুয়া এমি হামরান এই মারিয়াম ঈসা আল্লাহ মারিয়াম মা ঈসা আল্লাহ মি তিন ইলাহুগে মজমুয়া কি আসল খালাঙ্গে কি মি তিন ইলাহু এককলিমা এ খালাঙ্গে নতিজা কি খালাঙ্গে আল্লাহ হে কোরআন তিয়াবামি হুন বুনারে তিন ইলাহু ওয়া কামা ইনতাহু খাইরাল লাকুম তিয়াবামি হুন ইফাদা বাস বাস কোন মন তিয়াবামি হুন রাক্কা তেরবি ইফরাইবার ইকিবাওয়ারে হুটালারে ইফাদা ওয়াকাতা দেখুন এগোই তিয়াবামি হুন হিও গেমবে ইননা আল্লাহু ইলাহুম ওয়াহিদুন হামাকারুন আল্লাহ ই এম ইলাহিকে আল্লাহ কি এম ইলাহিকে সুবহানাহু আন ইয়াকুনা লাহু ওয়ালাদুন একলাঙ্গে হুস্তাহির ওয়ান তাই ওডগেমবে একলাঙ্গে দারিকালাকুলি বি ওডগেমবে মুম হুস্তাহির ওয়ান তাই ওডগেমবে একলাঙ্গে له ما في السماوات وما في الارض اتلانغي اخي ملك وديغم بني ودتكا بمغواها اتش وكفى بالله وكيلا وكيل قرى فراتي غتون اتلانغي فودي الله سبحانه وتعالى فودي تن الله يقربني من سوارانغي عقيده تكرد يا الله ما يقربني لن يستنكف المسيح ان يكون عبدا لله ولا الملائكه المقربون مسيح عيسى غفان عيسى غفان اغتكبس কিবর ওরে বোডাবে নুগন্নাবে কালেফানে আল্লাহুগে আলাকাবু মাকুন আল্লাহং আলাক আল্লাহুগে আলাকাবু মাকুন এ কিভাবে ওডা নুগন্নাবে ঈসা আলাইহিস সালাম একালেফান বিদালবে ফেন নেতে তিমন্নাই কি খালেকে একালেফান বিদালবে ফওতি ইন্নি আব্দুল্লাহ এ মারিয়াম গে ফানো একালেফান আগে রাখকা ওডা মারিয়াম ফান ওডা গতি কম গ মিস্তাম গাত এবা কুতুগ এক মানাং আল্লাহু ওয়াদু কুরা জাফতি কামলেগে ইয়া মিহক ওয়াহকে দক্কা ফিয়া বিদালওয়াশে তিমন্না মিহিরমিয়া দুরোদেশ এর এ উম্মতগো রোদে কিমি হাকাওয়া হাকানো দক্কা হুরুম এদ্দুয়াউ ফাজরুল ইসরা ইরোসি জামাত দান দেন এবস মিয়া কাওয়া হাকানো দক্কা হুরুম এই এরু গো রোদে কি তিমন্না মিহির রোদে হে মিয়া দেবস ইনসান কা তিমন্না বাহা কেনো দক্কা মেহ মিদাল ওয়া এ মিহুন ইচ্ছে কে মনে ফিয়ে কুজ্জা আ বাহা কা দক্কা রে বুনাশে এ তাম্মাতি গো কুজ্জা এই তুম এ মিহুন মারিয়াম ফানা বাহা কা দক্কা ফেরো মারিয়াম ফানা মিদাল তিমন্না মিহির আল্লাহ তাকা রোদে রোদে হিপা গেনে মিয়া দেবেশ ইনসান কাতি মান ওয়াহ কেন দক্কানে তিয়া বামি ওয়াহ দক্কান যায় তাম্মাতি কো কুজায় ওয়াহ দক্কান এমি হুমুনি তি মান্নামে কিনেন হে কুড়া কুড়া কুজায় ওয়াহ দক্কান এ কুজায় তাম্মাতি কো কুজকে এহি দু ঈসা ফান ওয়াহ দক্কান এ ফেরি তাম্মাতি কাল ইন্নি আব্দুল্লাহ বিদাল বানি তি মান্নাই কি আল্লাহকে আলাকি মে এমে আল্লাহ মি তাঙ্গ ওয়াহি করবানি লাই ইস্তানকিফাল মাসীহ আন ইয়াকুনা আব্দাল লিল্লাহ আল্লাহকে আলাকাবুম একিবাবে নুগানে মাসীহ ঈসা কে ফানে এমি হুঙ্গে কালাকাঙ্গে হাদানি ঈসাকে ফানো একি পাবে নুগান নামে আল্লাহকে আলাকাবা মাকুম কালিফানো দাওয়া করে কালিফানো বিদাল বেতি মান্নাই কি আল্লাহকে আলাকি মে আমি কানি ফারাগ কি তি মান্নাই আল্লাহ ফতে দেবি ইনজিল দেবি আতানি আল কিতাব তিমান আল্লাহ তিমান কালিফানা একালাঙ্গে ফতে দেবি এই ফারাগ কি তি আমি হুং না হুর তি মান্নাই দে তেরে হুর ফারাগ কি কালাঙ্গে ওয়াহি পাওয়া দেবি তি মান্নাই ওয়ালাল মালাইকাতুল মুকাররাবুন আদি মুকাররাব মালাইকা বেকালুম বেসকি পাবে ওয়াডা নুগান নামে আল্লাহকে আলুন নাব্বু মাকুম এবেকাল বেশ বিদাল হতে মানে নাকি আল্লাহকে আলুন নে এই মক্কাগে মুশরিকুন এ বুনানি মালায়েকে বেকাল নাকি আল্লাহকে আংহেন দারিন নে মক্কাগে মুশরিকুন আলকন করে মালায়েকে বেকাল না এম বেন আল্লাহ ইরাদ দয় বাহি কুরবানি মিতাঙ্গা আল্লাহ হে কুরবানি মুকাররাব এবাহি আরিস মালায়েকে বেকালুম বেশ ইনকারেন নকুরবাই আলকাবু মাকুম কি মান নামে নাকি আল্লাহকে আলুন নে বেকাল বেশ বিদাল ওয়ানি ওয়ামান ইয়াস্তানকিফা আন ইবাদাতিহি ওয়া ইস্তাকবির ফায়াহশুরুহুম ইলাইহি জামিআ আল্লাহ আলকং কুরমুং একিবাবে কিবুরুয়েরি গেমফি মিহা দন্নাশে ওয়াস তাকবির আদি বোডায় গেমফি মিহা দন্নাহরে ফায়াহশুরুহুম ইলাইহি জামিয়া কালাঙ্গে হযরতং হুরিহা এমমেন জামা কুরবানে দুয়াহকুম এই কিয়ামত দুয়াস এদুয়াহুগা একম মিহা কো কুর কামাকান আল্লাহ জাযা দেবানে দেন এদুয়াহুগা মিবাগো তাকিফা আম্মাল লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফায়ুওয়াফিহিম উজুরাহুম ওয়া ইয়াযীদুহুম মিন ফাদলিহি দেন ঈমান বিমিস্তাকুন দন্নাহরে এদুয়াহুগা জামা কুরবানে হুরিহা মে কালাঙ্গে হযরত দেন জামা কুরবার গো মাহশর গো ময়দান জামা কুরবান হুরিহা এম মেন জামা কুরবার গো ঈমান বে সলিহ আমল করি মি হুন দন্নাশ ঈমান মা ফ সলিহ আমল কি শর্তে হামাই কানি তিমান না দুলুং ইস ঈমান বে জাইমে বুনু মাকুং এনা সমর গেন নান না আমি আয়াতুন আল্লাহ এ ওয়াহি কুরবানি ঈমান মা ফ হুগা আমল সলিহ আমল এ বাইন হাদি ফাহাতা এ আমল নু কুরানি হেঙ্গে না ঈমান কামে গাবুলেন নু কুরবে ঈমান বে সলিহ আমল করি মি হুন দন্নার ফায়ুফিহিম উজুরাহুম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবা আমি হুঙ্গে উজুর আজর বরাবর দেওয়ানে তে কিয়ামত দহুগা আদি এবারকম ফুদ্দালে বিকিনুম ওয়া ইয়াজিদুহুম মিন ফাদলি আদি কালাঙ্গে ধর্মমন্ত কাম ইতুরা দেওয়ানে হেও কামে কফিয়া নাং ইতুরা ফেন্নান এনাকে তিলাফাতুম ফেন্নান এনা কুরি আমাল তাকাব্বুর গিনাই হেও আমাল একাম কোন বা তিলাফাতাকুন নু ফেন্নান এনা কাং এনা কুরি আমালে ফিয়াবা কুরি আমালে ফিয়াবা এনা কা নুবা কামগে তিলাফাতা কোন ফেন্নানে এন নামে সিও কামগে তিলাফাতুম ফেন্নানে না নুকুরা বাবার হিও কান্দ তাবস আল্লাহু গে দারমা এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনসানা কুরা হিও আমালা এ গে ইতুরা দেবা আজরু কুরআন আল্লাহে কোরআন মানজা আবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা হেও কামে কফি মিহা দন্নাশে এ নাং এ দিহা গুনাবে দিহা গুনা কমমে মিহা গাস হেও কামে কফি আই দিহা হেও কামগে সওয়াব এনা লিবি গেন্দান ওয়া আম্মা আল্লাযীনা ইসতানকাফু ওয়াসতাকবারু ফায়ুআযযিবুহুম আযাবান আলীমান ওয়ালা ইয়াজিদূনা লাহুম মিন দূনিল্লাহি ওয়ালিয়্যান ওয়ালা নাসীরা আদি এ বোডাবে কিবরুরে কিবরুরে গাই মিহুন দন্নাশে আল্লাহকে আলোকামা আলোকামু এ কিবাবে বোডাবে গাই মিহুন দন্নাশে ফায়ুআযযিবুহুম আযাবান আলীমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবামি হুনা ভেন দেনি আযাব দেবানেতে ওয়ালা ইয়াজিদূনা লাহুম মিন দূনিল্লাহি ওয়ালিয়্যান ওয়ালা নাসীরা আদি আল্লাহু ফিয়াবাইমি হুনাকা মাদদ ওয়েরিওয়ানে আদি নাসুদেন হামা ইবদস ফারাতে গিয়ামে দহগুনু ফেন্নানে বাপ্পাই মাম্মাই ইব্বানো মিহে গায়তি মাগে মিহে আদি রহমত তেরিয়াকু এ দহগুনা নানমি কাং এহি ওয়েদেক কমমে মিহাকু গোয়ানে দহগুনা সিনাসি কমমে মিহাকু তিমন্নাগে নাসু তিমন্নাগে নাসু কমমে মিহাকু সিসানে দহগ এনাগে নাসামে দুগা এ দহগু হামা একাকু ওয়েস নানমি কাং এহি ওয়েদেক আল্লাহুগে মাদদে ফিয়াবা হামা একাহু একাকাবস মাদদে নো নান একাকাবস আল্লাহ মাদদে কুরে বিফারাতে কামিয়াবানি এহেম মিহাকা এ দহ কামিয়াবে নেই এ দহগু আল্লাহুগে মাদদে ফিয়াবা আল্লাহুগে নাসু ফিয়াবা এহেম এবসমি এবস নাসরে এ দহ কোন নান মিয়াকু বিসনা ফানে তিমন্না গে মায়মে ফামি সালাক ইসলাহ হই মান মাতা তিমন্না গে দারিং ইসলাহ হই মা তিমন্না এ দহগু কামিয়াব ওয়ানে এ দারি ফুলগে সবাব নোয়ান আল্লাহুগে রাসূলা এই এমমে মায়ম মাকুলু এমমে মায়ম মাকুলু আল্লাহ এমমে মাই কুরবি মাকুলু ওয়াকি আল্লাহুগে রাসূলা আদি স্বর্গে এমমে মাতিবেরি দারাজা এবাহি বাসিলা কোন মাকাম দেবা বেকলে কি এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একলে ফান দন্নানি দারিকা বালুন এমমে লোবি দারিকা বালুন ফাতিমাতা ফাতিমাতু কে ফানা এ ফাতিমায়ে বাপ্পাকে আতু কোইং ইচ্ছকং এদেরে ওইং ইচ্ছে দেবা হুশি একমকু কি ইয়ামে দহগ দারি ফুলাক বাপ্পা একক কো দেন এবস কামে নো না এবস কামে লোবি দারি ফুলাম বিদালবান বড় বেবে আব্বাস কে ফানা বিদালবানি এ বড় বেবে মিয়াল তিমান কালি ফানু গাতু ওইং ইচ্ছকং এদি এদি এদিলে ওয়ারে ওইং ইচ্ছে বেজাদে নামে এহেন নামেস কি আমেদ দহ গতিমান কালি ফানা কো দেন এবিস কামে নো নানে বড় বেবে আ বড় দাতা সফিয়া দন্নানি এ সফিয়া বড় দাতা তিমান নাগে তিমান কালি ফানু গাতু ওইং ইচ্ছকং এদেশ ওইং ইচ্ছে বেজাদে বাহুশি একম কি আমেদ দহ গ আল্লাহ গ আদরাতুম কো দেন এবিস কামে নো নানে হামা হে আমালে কো মে মিয়া কাসে দহ গ ফায়দা দেনি মি হেগগে মাতিবেরি কামাকুম মি হেগগে মাই কামাকুম মি হেকা ফায়দা এন্ন কুরআনে দেবা হুগা মা এমবে ফাইনা কা দারি হেগগে ফায়দা এন্ন কুরআনে দারি কাম মা এমবে ফাইনা ফায়দা এন্ন দুগুনু কুরআন অম্মেন গোয়া নাফসি নাফসি ইয়ে কুল্লু ইমরিইন মিনহুম ইয়াওমাইযিন শানুন ইউগনি কুম্মে মিয়া কাসে দেবা হুগা কামে ওয়ান এনা এহেম ফারায়েত তাকুম মাশগুল কল্লানে কামে এবাহি এনা বিসনানে এনাগে নাফসা দেতেরেগে দেবা হুগা তিমন্নাগে নাফসা দেতেরেগে মিয়া দোয়ানি কিহিনা কুম্বায় আমি হ্যাঁ সব মিরে পুরো কল্লানে দেন আল্লাহ سؤال ما بده يخلق سؤال الله رسول هاي كيبا محمد غفان هاي كيبا يكالي غفانا بهي قطن السابق يكالي ودال غفاني كان يدعو بها একালাঙ্গ ইংলি ফুলন দোয়া কুরাবায় এবাহ ইশারা কুরাবায় তেং ইলমেরিঙ্গে মে দুগা ইশারা কুরা গোথা মে দুহুর ইখলাফ ফেদিফা এগে তেন বাই ইলমের বিদাল মানে আল্লাহ কে কালিমা ফুলো কিয়ে কম মে তানাকাং ইশারা কল্লার বাই বে কালিম বিদাল মানে দোয়া কে কম মে কালিমা কাং ইশারা কল্লার আদি বাই বে ফুলন বিদাল বে হাম আত্তাহিয়াত ফিরুনি সুরে মাড মাড ইশারা কুরা রে নি মেন দে এই কম মে গতে সাং আর তেং ইমেরাং গাল গতে কামা ফেননানি ইবনু কাইয়িম বিদাল ফা বিদাল ওয়া কালিফান বিদাল ওয়া আল্লাহু কালিমা ফলু কিয়ে কম মেতানা কা ইশারা কল্লার এই একলাং এক কাওয়ান তা কামাং ইশারা কল্লু মুগা গতুম আসসালামু আলাইকা আইয়ুহান নবী নবীজিল উম্মি জিনুস নাই এবস রিওয়ায়েত আত-তাহিয়াতু কে এবস রিওয়ায়েত কোন ফেনি ফেনি ফাইন নাই নবীজিল উম্মি ইয়ে একি একি হাদিস ফত্তাকুন এ রিওয়ায়েত বালা হয় বুখারী আর মুসলিম গায় ফরতাতি বুখারী আর মুসলিম গায় রিওয়ায়েত দেরি দেতি গায় সে গে সতি বুখারী আর মুসলিম গায় আসফা রিওয়ায়েত গে নানি আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াত ওয়াত তাইয়্যিবাত ওয়া আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া সালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এই বুখারী আর মুসলিম দেতি গায় সই এ মুত্তাফাকুন আলাইহি dengoti muslim ko as par riwayat e ge miwani at tahiyatul mubarakatus salawatut tayyibat lillahi assalamu alayka ayyuhan nabiy wa rahmatullahi wa barakatuh assalamu alayna wa ala ibadillahis salihin ashhadu an la ilaha illallah wa ashhadu anna muhammadan abduhu wa rasul nabiyilum yebbes riwayat kunai ebbes riwayat ummi yuge manaki nukiyawamiya nukiyaliya kiyanno dannamiya ummi yuge manai dengi khale sifa amilla gotuga ekale fannis pe koggen vesnuane i hoturu kame asu ayya to misare qur'anu ge bay e allah ummiyun ge tere nabiy fono wiwa e allah allah ge bay ke fada ibara tabahi kuromu ge izuna adi ikhtiyar e allah allah ge alehni allah ge bay kamaku ehan e fada lafze amu insana ke kale fana nisbet kurum visna visna ala bade efada lafzin e kalifana amu insana kun spekku e ibara aslu adaba be adabi kamen e ibbes riwayata kun fene fene nabiyil ummiyyete abdika wa rasulika nabiyil ummiyyi nay abduhu wa rasuluhu abduhu wa rasuluhu e sahha riwayat em me waki wakin tawbahnya na dua hakus tawbahan we kiya baar kore fauna et tawbahnya na tawbahani tawbahan jihe gotaki allah ha ena de tere goin hagge kamu ga wana ma misal kan nama tu eli fahuri misal ka ka roda e allah ha ena de tere goin hagge ege fa fa kore fawanya ena tin sharta ka ko na tawbahe furtama sharta ki e fa fa huttalo e fa fa kurum huttalo devana sharta ki e kurawun fa fa derawa hitama ko deran wonnya ka sallahu nu fussawan tawba enu lavane tawba gabule nu qurba gina mi hunna mi bagote ki faafa ko fa dera enu we adi ewaru nu fudegen fakhru gori kama ko nagara rahmat tirin kari ge kiya ale den te wonnare ega mi weni faafa ko fi e fa dami hunna kan allahu tawba enu lavba puremun faafa e dera we hitama kurun devana sharatu timmana sharta ki e faafa en emburi nu diuma devana faharan e faafa nu kurma tedweri azmakun azmukun mi tin sharto mi allaha ena de terega hagga hagga ngena ara gane wicchena dengoti altakunge hagga kangena araagane vijjenama adi e sharto ituru kurange bajje ei e haggu enan adaapu misalaka mi hegge mudalakan araagane ifoti mi hegge ecche waganne gi foti e tiena adaa kuran jene nunnu fusseve tawba enu wen eti adaa nu kuraveni adaa kuran jene effa haraina et tawba yakum hurhiya faafa yak tawba ve if et tawba enanu jene komme faafa yak waki wakin tawba wa ekkon harame masakkai eti jihene na du kollan ten du kollani kon gotaka ten ilmering metuga e bahuri wahaka de keifa e ijtimai kamakan na du kollai ijtimai kamakan de egetere ke mihunge hak gulenya eti ada kuranchi eti ada kuranchi mihunge hak gulay kam gowa siekoi ആ തിയാനക്ക് എ റസൂലുള്ളാഹി സ്വല്ലല്ലാഹി അലൈഹി വസല്ലം എഗ്ഗതകി ഇഫ്തിറാഷങ്ങിനു ഐ ഫ്രതമത്തയാതങ്ങി ദെങ്ങിന തവറുകങ്ങിനു ഐ ഫഹത്തയാത തിഗതങ്ങിനു ഐ നമാദ് ഖുർആൻ ഗവഫവാ ഗോയി റസൂലുള്ളാഹി സ്വല്ലല്ലാഹി അലൈഹി വസല്ലം എ റുളിയൗ ruli hama anna barang eti control kollen jiya rasulullah hadis rukrawani laysa shadidu bis sur'ah innama shadidu alladhi yamliku nafsahu 'inda al ghadab gadafada miha ki miha wattala nagafa jaha miha nuune gadafada miha ki ruli anna wagutu ruli control kollami qur'an ga allah rukrawani wal qadimin al ghayda ehe ulafa mi hunna ki ei ruli control kurami hunna rasulullah sallallahu alaihi wasallam eddo miha koyas dannawani wasiyate kurawase rasulullah hadis rukrawani la taghdab ruli na annash দেমবে সানে কায়না দেন আলি ওয়ারসিয়াতে কুরাবা দেমবে হাদিস রকন নিলা তাগদো উলিনানা তিমমানা ফারসি দালবি উলিনানা আমা উলিনাউন এই এমরিয়ে তিসিফা উলি কন্ট্রোল করল উলি ওয়ানি কমমে মিহেগে তবিয়াতু আল্লাহ লাভা ফে কামাকু এর উলি আননামাকু তুকে কন্ট্রোল করল এই এরিয়ে তিসিফা هون دنگ اے نہ دے فیل والی ما اعوذ کیا ہم سارے کا فیل والی ما بڑا ہون کدے تم تو دعا دیپس دعا دعا اور بڑا کہیں کہ یہ اور کنا بڑا کینے رو اور بڑا ہے دیپس ہوں گے دعا دعا کیا اکوں گے ان کے ساتھ بڑا کینے رو دے کن قران کو تنگے بار مثال کا اعوذ کیا ہے اعوذ کیا گن رولی مارن وجیا وضو کلا ہے وضو کلا گن رولی مارن وجیا وضو ہو گن ہدی رکھنا ما دے قران اے بہر ارشاد دے گا ಏನದ್ದೆ ಇಲ್ಲೇನ ಫಿಯ ಒಳತಂಗೆ ಬಾರ ಮಿಸಾಲಕ ಇಲಾನ ಉಸ್ಕುರೈದ ಇಲಾನ ಉಸ್ಕುರೈದ ಎ ಫದ ಮಿಹಕ ವಾಕೆ ತಿಮನ್ನ ಮಿಹಕಂ ಎಚ್ಚೆ ನಿ ಗೊತ್ತ ಫೋಯ್ ಮಿಹಕ ನಮ ತಿಮನ್ನ ಬದ್ದರ ಕೊನ್ ಕನ್ ನಿಮ್ಮ ಆಶ ರೀತಿ ಗೊತ್ತ ಕಂಗೆ ನಾ ಇಲಾನ ಕುರತನೆ ಅಮ ರೀತಿ ಗೊತ್ತ ಕ ಮಿಹ ನುಳಿ ನಾನ್ನ ಕಹಲ ಇವಾರಾ ತಕು ಎ ತಿ ಇಲಾನ ಉಸ್ಕೊಲ್ಲೆ ದೆನ್ ಕೊಮ್ ಮಿಹಕ ಸೆ ಫುದ್ದಂ ಜಿಹೆ ರೇ ಎತಿ ಫುದ್ದಂ ಜಿಹೆನೆ ದೆಮ್ ಮಿಸಾಲಕಂ ಎಕಮುಂ ಏನ ನುಬಾ ನತೀಜಾ ನಿಕುನ್ನಾನೆ ಹಿಯುವನ್ಯ ಏನ ಅಂದಾಜಾ ಕುರಾನ್ ಅಂದಾಜಾ ಕೊಫೇನ ವಿಸ್ನಾಯಿನ್ ಇತಂ ಅದಾ ಕುರಾನಿ ದೆನ್ ಅಲ್ಲಾಹ್ ದುಆ ಕುರಾನಿ ಏನ ದೆನ್ ತಿಮನ್ನ ಮಿಹಾರಕು ದೆನ್ ನೆತೆ ಹಂದಾನ ತಿವನ್ನಯಕ ದೆನ್ ಏಯ್ ಅಬೂಬಕರುಗೆ ಫಾನು ಅನೆ ಎದ್ದಹ ಕೊ ಏಕಡೆ ಫಾನುಗೆ ಅಳೆ ಏಕಡೆ ಫಾನಕ ಗೆನಸ್ತೆ ವಿ ಹಲ್ವಾ ಹಲ್ವಾ ಕೊ ಗೆನಸ್ತೆ ಹಲ್ವಾ ರ ಹಲ್ವಾ ಬರ ಲೋಗೆ ಕುರವಾ ಬೇಕನೆ ಅಬೂಬಕರುಗೆ ಫಾನು ಅಗುತ ಕರಿಫಾನ್ ಫರಿಕ್ಕು ಫರಿಕ್ಕುಳು ಇಫಹುಂಗೆ ಅಳು ಮಿಹಾಮಿ ಬುರಾನಿ ಕರಿಫಾನ್ ಎಂಗೆ ವಡಾಗ ನವಾಹೆ ತೀಕುಂ ಕೀನ ತಿವನ್ನ ಹೋದೇಚ್ಚೆ ತಿವನ್ನ ಇಸ್ಲಾಮ್ ನವಾರು ಜಾಹಿಲಿಯ ಜಮಾನುಗ ತಿವನ್ನ ಮಿಹಕ ಕೊದ್ದಿಂ ಕಹಾನತ್ ಕಮೆ ಕೆ ಬೈ ಫಂಡಿತ ಸಿಹುರು ಹಾವುರಾಯ ಕಮೆ ಮಿಹಕ ತಿವನ್ನ ಕೊದ್ದಿಂ ಕಮೆ ಕೆ ಏಗೆ ಅಜುರು ತಿವನ್ನ ಮಿಹ ದೇ ಮಿಹ ಗೆನಸ್ತೆ ಏಗೆ ಅಜುರು ಏಗೆ ಅಗು ಏತಿ ಎಂದು ಅಬು ಕುರುಗ ಫಾನ ಕರಿಫಾನುಗೆ ಕರಫುಳ ಇಂಗಿಲಿ ಫುಳ ಲವ್ವಾಫ ಹೊಡ ಹೊಡುಲೆ ಹೊಡಲವ್ವಾಹ ಅಲ್ಲಹ ದನೆ ಅಲ್ಲೋಹೆ ತಿಮಣ್ಣ ಕುಳದಾನ ವೆಗೆಂಬಾ ವರು ಮಿನೆರು ನಿಂಗೆ ದೆಂಗ್ ತಿಮಣ್ಣ ನುನೆರೆ ಎತೆರೆಗೆ ಹರುಲಿ ಹೆಚ್ಚಿಸ ತಿಮಣ್ಣ ಮಾಫ್ ಕೊದ್ದೆ ಹೇಗೋತ ವಾಹಕ್ಕೆ ಕಿ ಏನ ದೆಂಗ್ ಅಂದಾಜ ಕುರೆ ವರಂ ಏನ ಅದಾ ಕೊಫ್ಫ ದೆಂಗ್ ಏನನ್ನೇಗೆ ಹೆಚ್ಚು ಅಲ್ಲಹ ದ್ವಾಯ ಅಲ್ಲೋಹೆ ತಿಮಣ್ಣ ವಾಹಕ್ಕೆ ಹೆಂಗೆ ಮಿ ಬರ ತಿಮಣ್ಣ ಮಿ ಅದಾ ಕುರಿಯೆ ಎನ್ನೇಗೆ ಹೆಚ್ಚಕ ತಿಮಣ್ಣ ಮಾಫ್ ಕೊದ್ದೆ ದೆಮ್ಮಿ ಸಾರಕ್ಕೆ ಏತ ಅಲ್ಲಹ ಮಾಫ್ ಕೊದ್ದೆ ಬಯಂಗಳನ್ನು ಐ ಕಿಹಿನ ಗ್ಯಾಮೆದ್ದು ಹೋಗ ಏ ಹಗ್ಗು ಲಿಬೆಂ ಒಯ್ ಫರಾತ ಅಲ್ಲೋಹಗೆ ದರ್ಮಾಂಗ್ ಇತುರ ದೆವ್ವಾಫ ಮೀನ ಮಾಫ್ ಕೊದ್ದೆ ಏ ಹಾಯ್ ಫ್ಲಾಸ್ಟರ್ ಮಿಹ ಕಮಗ ವೆಜ್ಜಿಯ এই আল্লাহ এমনি নিয়মা তেগে এগে এমনি নিয়মা তেগে আগু এ নাই মুড়ি উমরু হেও কান্তক কোগেন আদায় নোয়ার দেন এ না কে গেন দেউন দানি কং এনা বুনা আল্লাহে ইবা আল্লাহ গে রহমত হন এ দেন এ না আমরা এরা সরব গেন দেউ হাদ্দুনে ইত্তনা হোক আমি কুরা কান্নু জিহে না তাওবা বেবেনা মিয়া তাওবা কি শর্ত দে মেগি জেন এ শর্ত কা কয় না তাওবা বেবেনা হদ দি গায় মনো কুরিয়াস হাদ্দু গায়েম নকরি আছে মানে হাদ্দু গায়েম কুফিয়া এনা এ হাদ্দু এই কাফফারায় এনা কুরবুন ফাফা কাফফারা কে মুনি এই এগে ফুসসেউন এই তাওবা এ হাদ্দু দেনগতি আল্লাহ হাদে তেরে না তে দুরে তাওবা এখন তাওবা তাওবা আল্লাহ না মানে তে দুরে তাওবা এখন তাওবা বে জিয়া তাওবা কবুল কুরবা মানে হাদ্দা কি এই হাদ্দু জাহাফিয়া দেন এ ফাফা কে আযাব কিয়ামত দক আল্লাহ নু দেবা এই ইফাফা কে আল্লাহ দি আযাব নু দেবা মানে আর দুনিয়া গতিং আযাব দেবা দেন কিয়ামত দক আনে আযাব আল্লাহ ইফাফা কে নু দেবা আর এই এক গই অনেক গোতা কি আল্লাহ আয়না দিতে তে দুরে তাওবা এখন এনা তাওবা এই আল্লাহ মা ধর্মা মানতা ফজলু মানতা আল্লাহ সুবহান ওয়া তাআলা ফুসসালা দে বান তে দুরে তাওবা এখন তাওবা বে জিয়া হাদ দুনু জে হুনা সে না এগা এন কামি হায় আল্লাযীনা রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমু আল্লাযী ইয়াতাখাব্বাতুহু আশ-শাইতানু মিনাল মাস গিয়ামে দহ রিবা কামি হায় আল্লাযীনা ইয়াকুলুনা রিবা কামি হং গিয়ামে দহ গতে দুয়ানি শয়তানা বিহিগে মুয়েফাওয়ামি হকুতে দুয়া গতারে কামি হায় ওতি দেন রিবাগে সবাবুন লানে লাবামি হুন তাগে বই এলিয়ামি হায় হেকিওয়ামি হায় হুরি হায় মিনাল লানে বই দেন কামি হাতা বডি ফাফা বড় মানে কামি হ্যাঁ হারাং এচ্ছে কে বে নিয়ে না এই হাসুসু আমদানি হওয়া তিগে বই আকীদাগে মাসালে এমনি ফরতামে আকীদাগে মাসালে তিগে ইনিমা এসওয়াল কুরআন বেজে হুম আয় আকীদা হুরিয়া বে ফরম সাড়ো আসরা আকীদা কি এই আকীদাগে বড় বড় মাসালে তি আল্লাহ সুবহান ওয়া তাআলা গে ইরাদা এই এদি বডি গেন এ বেহি গেন ইবাদে দেবায়া এই ইরাদা কাউনিয়া ইয়া ইরাদা শারঈয়া ইরাদা কাউনিয়া কি এই মি দুনিয়া গে মি কায়নাতুগা এবে শাক্কাকানুলা হামা ইয়াকিন বেস বামুন্দা কান দত্তা সালাকে ইরু আরা উসমামি ইরাদা কাউনিয়া গে ধর্ম বা কান দত্তা আদি ইনসানাকু কাফার ও মা ইনসানাকু ইমাম ও মা মিউস ইরাদা কাউনিয়া গে ধর্ম দা কান দত্তা এবাহি কায়নাতু গামি হিঙ্গা হুরি হা কামে এহিঙ্গানি কাউনিয়া গে ধর্ম এই আল্লাহ ইরাদা করে বিয়ে উমা দেংমতি ইরাদা শরঈয়া ইরাদা শরঈয়া কি এই আল্লাহ এদিবডি গান্নামা কান দত্তা একাম বুমেল লাজিমেন নু একাম বুমে লাজিমেন আল্লাহ কি তো কুরআন গাহি করনে আল্লাহ ওয়ালা ইয়ারদা লি ইবাদিহিল কুফর আল্লাহ নুরুসসাবে কালাঙ্গ আরতাকন আরতাকুন্না কুফরাকা নুরুসসাবে একাম কুফর ওয়াফাইতি আদি আল্লাহ এদি ওডি গান নাফ না তি বামি হুম ইন উম্মত একাম গ আল্লাহ হাদা ফানে কুরআন গবে বাকি কি হুরিয়া মে মুমিন উম কাম গ এ আল্লাহ এদি ওডি গান না গতে আদি আল্লাহ এদি ওডি গান না হুরিয়া মে ইমাম উম একাম কোন ওয়ে মিয়াম মি কেন ইরাদা শারঈয়া ইরাদা শারঈয়া ইরাদা শারঈয়া কি আল্লাহ লোবি ওডি গান না কানতে এদি ওডি গান না কানতে একাম বুমে লাজিমেন নু দেন আদি এবং ইত তাফসীর আল্লাহ এদিবডি গান্নাওয়া কমে খামে ভিয়াস নৈবাস একিয়ান ইরাদা শারঈয়া ভিয়াস নৈবাস ভেজিয়া এটি আন্নান দে ইরাদা গে দাহম এই ইরাদা খাওনিয়া গে দাহম গেছে এটি আন্নান ইরাদা শারঈয়া গে দাহম গেছে মিসালে কা আবু বকর গফান ইমাম এই ইরাদা খাওনিয়া কা বেসে ভাবে এটি ইরাদা শারঈয়া কা বেসে ভাবে কি বেগে আবু বকর গফান এর ইমাম বেফা ইমাম বিমা এই হিগা কই কামে আল্লাহ গে ইরাদা গে দাহম এই মাকাউনিয়া কা বেজে পুরিন কাউনিয়াকে তার বয়ান করে উনি এই দুনিয়া কায়নাতুকে বাহুরি হাতে এই কাউনিয়া আবু বকর ফানের ইমাম বেফা এমা এটি কাউনিয়া একা বেজে এ শরিয়া একা বিকি না আল্লাহ এ দিবডি গন্নাওয়া খামেন এই আলতাঙ্গে কি বান ইমাম এমা এটি ইরাদা শরিয়া একা বেজে কমে ইরাদা শরিয়া বেজিয়া এই ইরাদা কাউনিয়া ইংগা শরিয়া একাম কমে ইরাদা কাউনিয়া কি এই ইরাদা শরিয়া নু মিসালে আবু জাহল কে কাফর এনা নিবি গে দে কাফর কে কতবা এই কাউনিয়াকে দাসুন আল্লাহ ইরাদা কাউনিয়াকে দাসুন একাম শরিয়া ইরাদা শরিয়া নিদে ইরাদা কুরআন গবে গে তাঙ্গা আয়াত গবে বয়ান করাইবা এমা সুয়ালে দেন ফাদি গে নমানে সব কি আমি হকম ইয়াদেন আল্লাহ ইরাদা কুরাব্বা এবং মিনি গোতা কা দেন কি বেহনওয়ান আল্লাহ ইরাদা কুরাব্বা খান এদি বডি গন্না আকান লোবি বডি গন্না আকান রহি বডি গন্না আকান এই ইরাদা শরিয়া এতি বুমেন লাজিমেন নু বুমে লাজিমেন নু বেজ্জি আমানি ইরাদা কাউনিয়া একাম বেজ্জি ইরাদা শরিয়া একাম ইসনে জেনে আমি আকীদা আগে ফইতা হগলি এই ফর নামাজ সালে মাসালে কি এঙ্গে জেনে আসলে আমি আল্লাহ কে এদি বডি গা তুমি দেবা বেহি গেম আকান এতি অন্যানে আকীদা আহলুস সুন্নাহ ওয়াল জামাআত কিয়া ফত ফতুয়া অন্য এতি অন্যানে কোন তর জামা কুফা এই মোহাম্মদ ইবনে সালেহ ইবনে উসাইমিন লিও বা ফতে সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।